نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون وقال رسول الله صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتعبيل الجاهلين أو كما قال عليه الصلاة والسلام حضرات علماء الكرام সম্মানিত সুদী সমাজ, আমি আশা করি আপনারা সবাই জানেন অদ্যকার এই মুবারক যে মহাসমাবেশে আমরা সমবেত হয়েছি, এই সমাবেশের আয়োজন বাবুসালাম বিমানবন্দর মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মহাসম্মেলনে আমরা যোগদান করেছি, তাই মাদ্রাসা শিক্ষার কি অবদান মানব জাতির প্রতি আছে এই বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে দুই একটা কথা বলার উদ্দেশ্যে আমি পবিত্র কোরআনের এক আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস তেলাওয়াত করেছি। গত পরশু শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে আমি এই ব্যাপারে আলোচনা করতেছিলাম, সেখানে আমি মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের কি উপকার হয় এর কয়েকটা আলোচনা করেছিলাম। এর মধ্যে একটা হল সারা বিশ্বের যে কোনো দেশে যে কোনো নাগরিককে দেশের সুনাগরিক রূপে গড়ে তোলার জন্য মাদ্রাসা শিক্ষার বিকল্প নয়, একমাত্র মাদ্রাসা শিক্ষা পারে যে কোনো দেশের যে কোনো নাগরিককে সুনাগরিক রূপে গড়ে তুলতে। বলবেন কিভাবে, এটা কিভাবে হবে? কারণ একমাত্র মাদ্রাসা শিক্ষা মানুষের অন্তরে একতা বদ্ধমূল করে দেয় যে আমার দুনিয়ার আমার জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব নিকাশ একদিন কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে দিতে হবে। শেষ বিচারের হিসাব নিকাশের ভয় মানুষের অন্তরে স্থান পায় একমাত্র কোন শিক্ষার দ্বারা? একমাত্র কোরআন শিক্ষার দ্বারা, একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা। শেষ বিচারের হিসাব নিকাশের ভয় যাদের অন্তরে স্থান পাবে না, এদেরকে দুনিয়াতে কেউ কোন শিক্ষা, কোন শক্তি, কোন ব্যবস্থা, কোন রকমের দুর্নীতি, কোন রকমের জালিয়াতির থেকে বিরত রাখতে পারবে না। সকল প্রকার দুর্নীতির থেকে, সকল প্রকার জালিয়াতির থেকে, সকল প্রকার অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন থেকে, সকল প্রকার দুষ্কৃতি, অপকর্ম থেকে মানুষকে শুধু একটা জিনিস বারণ করে রাখতে পারে, সেটা হল শেষ বিচারের ভয়। আর শেষ বিচারের ভয় একমাত্র কোরআন শিক্ষা ছাড়া, একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া দুনিয়ার আর কোন শিক্ষায় নাই। কাজেই দুনিয়ার যে কোনো দেশের যে কোনো নাগরিককে সুনাগরিক রূপে গড়ে তোলার জন্য মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নাই। তাই মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমাদের সঠিকভাবে অনুধাবন করা দরকার। আমাদের বর্তমান সমাজে এই অনুভূতির অভাব। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের কি উপকার হচ্ছে, কি উপকার হবে, এই প্রশ্নগুলির সুস্পষ্ট জবাব আমাদের মনে না থাকার কারণে বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমান মাদ্রাসা শিক্ষা সম্পর্কে উদাসীন। বেশিরভাগ মুসলমান উদাসীন, আর কিছু নামদারি মুসলমান মাদ্রাসা শিক্ষাকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। বেশিরভাগ ষড়যন্ত্রে না উদাসীন, বেশিরভাগ উদাসীন। আর কিছু সংখ্যক নামদারি মুসলমান এ শিক্ষাকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত। এরা বেশি সংখ্যক না কিছু সংখ্যক? এদের বিভিন্ন কুচক্রান্ত, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিভিন্ন রকমের অপপ্রচার বিপদগামী হয়ে যায় ওই সমস্ত উদাসীন মুসলমানেরা যারা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে পরিষ্কার কোন ধারণা রাখে। এই জন্য আমাদের পরিষ্কার ধারণা নিতে হবে যে মাদ্রাসা শিক্ষার দ্বারা, আমি সেদিন বলেছি, অনেক মুসলমান মনে করে মাদ্রাসা শিক্ষার দ্বারা আমাদের আখেরাতে উপকার হবে, পরকালে উপকার হবে। শুধুমাত্র পরকালে নয়, মাদ্রাসা শিক্ষার দ্বারা সবচেয়ে বড় বড় উপকারগুলি দুনিয়ার জীবনে হবে। মাদ্রাসা শিক্ষার উপকারিতা শুধু আখেরাতে না, অনেকগুলি উপকার দুনিয়াতে। মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যত উপকার আমাদের হচ্ছে এবং হবে, এর মধ্যে একটা হল কোন দেশের কোন নাগরিককে সুনাগরিক রূপে গড়ে তোলার কোন বিকল্প নাই কোরআন শিক্ষা ছাড়া। সেদিন আমি আরো বলেছি, একমাত্র মাদ্রাসা শিক্ষা তথা কোরআন শিক্ষা আদম সন্তানকে মানুষ রূপে গড়ে তুলতে পারে। সেদিন আমি বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই পবিত্র কোরআনের সূরায়ে রহমানের শুরুতেই বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, অর্থাৎ দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষা দিয়েছেন কথাটা আল্লাহ আগে বলেছেন, মানুষ সৃষ্টি করেছেন কথাটা আল্লাহ পরে বলেছেন। কেন? এ প্রশ্নের জবাবে তফসীরের কিতাবাদিতে লেখা আছে, কোরআনের যারা লেখাপড়া করে। আমার ধারণা মতে এদের প্রতি লাখের 99,999 জন বিশ্বাস করে যে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। স্কুল কলেজের মুসলমান ছাত্রছাত্রীরা এই কথা বিশ্বাস করে কিনা, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। সেই জন্য প্রতি লাখের 99,999 মুসলমান ছাত্রছাত্রী কলেজ ভার্সিটির বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয় না, বিয়ে ছাড়া সন্তান জন্ম দেয় না। কেন? তারা বিশ্বাস করে এটা হারাম। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম প্রাইমারি স্কুলের কোন বইয়ে লেখা আছে? বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম হাই স্কুলের কোন পাঠ্যপুস্তকে লেখা আছে? বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম কলেজের কোন সিলেবাসভুক্ত গ্রন্থে লেখা আছে? বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম বার্ষিকীর কোন পাঠ্যপুস্তকে লেখা আছে? তাহলে এরা এদের পাঠ্যপুস্তকে যে কথাটা লেখা নাই সেই কথাটা পেল কোথায় এবং মানে কেন? পেল কোথায় এবং মানে কেন? বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম একমাত্র মাদ্রাসার সিলেবাসে লেখা আছে। কোথায় লেখা আছে? মাদ্রাসার, মাদ্রাসার কিতাব ছাড়া, মাদ্রাসার পাঠ্যপুস্তক ছাড়া দুনিয়ার আর কোথাও বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম লেখা নাই। কোথায় লেখা আছে? কলেজের ছাত্ররা মানে কেন? তাইলে কোথায়? ভার্সিটির ছাত্ররা এই কথাটা মানে কেন? তাইলে কোথায়? এই প্রশ্নের পরিষ্কার জবাব হওয়া দরকার। জবাবটা একটা উদাহরণের মাধ্যমে সেদিনও বলেছি, আজকে আবারও বলতে চাই। এই কুঠির গায়ে বাতি জ্বলে, আমার গায়ে জ্বলে আর কুঠির গায়ে, সেই বাতির আলু লাগে আমার গায়ে। বাতি জ্বলে কুঠির গায়ে, আলু লাগে আমার গায়ে, এজন্য আপনারা আমাকে দেখতে পান। ঠিক তেমনি ভাবে কোরআন শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়। ওই বাতির আলু লাগে স্কুল কলেজ পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। কোরআন শিক্ষার বাতি জ্বলে কোথায়? সেই বাতির আলু লাগে কোথায়? স্কুল কলেজ পড়ুয়া বার্ষিকী পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে বাতি জ্বলে না, বাতির আলু লাগে। বাতি কোথায় জ্বলে? আলু লাগে কোথায়? এই জন্য মাদ্রাসার কিতাবে যে কথাটা লেখা বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম সেই কথাটা তাদের বইয়া লেখা নয়, মাদ্রাসার পাঠ্যপুস্তকে লেখা, কিন্তু তারাও কথাটা বিশ্বাস করে এবং মানে। তাদের ওইখানে কোরআন শিক্ষার বাতি জ্বলে না, তাদের অন্তরে আলু লাগে। সুতরাং কোরআন শিক্ষা ছাড়া মানুষ গড়ার বিকল্প কোন শিক্ষা নয়। এই তথ্যটা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে রহমানের শুরুতে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন। কোরআন শিক্ষার কথা আগে কেন? আগে দেখতে হবে কোরআন শিক্ষার পরশ তোমার অন্তরে লেগেছে কিনা, যদি এটা পাওয়া যায় তাহলে আল্লাহ বলেন তোমাকে মানুষ বলা যায়। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগেনি আল্লাহ তাদেরকে মানুষ বলেন না। তাহলে কোরআন শিক্ষার দ্বারা দুনিয়াতে আমাদের এক নম্বর উপকার সুনাগরিক রূপে গড়ে তোলার একমাত্র শিক্ষা। দুই নম্বর উপকার মানুষ গড়ার একমাত্র শিক্ষা। দুই নম্বর উপকারটা কি? মানুষ গড়ার একমাত্র শিক্ষা। বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া মানুষের কাজ না পশুর কাজ? আপনাদের ঢাকা শহরের কুকুর কুকুরের কুকুরীরা পরস্পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সন্তান জন্ম দেয়, তাহলে বিবাহ বন্ধন ছাড়া সন্তান জন্ম দেওয়া মানুষের কাজ না পশুর কাজ? পশুর কাজ। কাজেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে সন্তান জন্ম দেওয়া মানুষের কাজ। বলেন আপনারা এই কথাটা কোন বইয়ে লেখা আছে? মাদ্রাসার সিলেবাস গুপ্ত পুস্তকে লেখা আছে। সুতরাং মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা, মানুষ গড়ার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা। এই তথ্য বোঝাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন দয়াল আল্লাহ মানুষ সৃষ্টি করার পর কোরআন শিক্ষা দিয়েছেন বলেন না, বলেন কোরআন শিক্ষা দেওয়ার পর মানুষ সৃষ্টি করেছে। সুতরাং কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা, কোরআন শিক্ষাই একমাত্র। আরেকটা উদাহরণ দিচ্ছি শুনেন, গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় গলিতে গলিতে যখন কুকুরের পাল ঘোরাফেরা করে, একটা দুর্বল কুকুর, কুকুর যদি দুর্ভাগ্যবশত কোনদিন কোন শক্তিশালী কুকুরের সামনে পড়ে যায় না, দেখো তখন শক্তিশালী কুকুরটা আর দুর্বল কুকুরটাকে সেলামালকি দিয়ে চলে যায় না, তাহলে কি করে হামলা করে, কি অপরাধ? কোন অপরাধ নাই, একটা মাত্র অপরাধ, তুমি দুর্বল, এটাই তোমার অপরাধ। বর্তমান বিশ্বে যত অশান্তি চলছে সমস্ত অশান্তির মূলে এই একটা জিনিস ক্রিয়াশীল আছে, শক্তিশালীদের পক্ষ থেকে দুর্বলদের উপর হামলা, শক্তিশালীদের পক্ষ থেকে দুর্বলদের উপর হামলার করার কারণে বর্তমানে সারা বিশ্বে অশান্তির আগুন দাউ দাউ করে চলছে। দুর্বল নির্দোষ দুর্বলের উপর যদি তুমি অন্যায় ভাবে হামলা করো, কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাজ করায় দাঁড়িয়ে জবাবদেহি করতে হবে। এই শিক্ষাটা দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে নাই, একমাত্র কোরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ছাড়া। সুতরাং মানুষকে কুকুরের স্বভাব মুক্ত করার কোন শিক্ষা নাই কোরআন শিক্ষা ছাড়া। এই স্বভাবটা তার নিজে শক্তিশালী হলেই দুর্বলের উপর হামলা করবে, নির্দোষ ফলেও এই স্বভাবটা সত্যি মানুষের বর্তমান দুনিয়ার কোন মানুষের মধ্যে এই স্বভাবটা আছে কোরআন শিক্ষার প্রভাবে না অভাবে? এটা বোঝা লাগবে, কোরআন শিক্ষার প্রভাবে অভাবে। তাহলে সারা বিশ্বকে দুরুম মুক্ত করার, সারা বিশ্বকে শান্তিতে রূপান্তরিত করার বিকল্প কোন শিক্ষা নাই কোরআন শিক্ষা ছাড়া। কোরআন শিক্ষার আরেকটা উপকারিতা, আমাদের মুখের ভিতরে একটা অঙ্গের নাম দাঁত, আরেকটা অঙ্গের নাম জিহ্বা, কথা অঙ্গ। দাঁতের ফাঁকে যদি কোন সময় কোন কাঁটা ঢুকে, মাথের কাঁটা বিভিন্ন রকমের কাঁটা যদি দাঁতের ফাঁকে ঢুকে, জিহ্বা অনবরত সেই কাঁটাকে খেলতে থাকে, খেলতে থাকে, খেলতে থাকে, খেলতে থাকে। কারণ দাঁতের ফাঁকে কাঁটা ঢুকলে জিহ্বার ব্যথা হয়, দাঁতের ব্যথা হয়। তাহলে দাঁতের ফাঁকে কাঁটা ঢুকলো, ব্যথা হয় দাঁতের, জিহ্বা কেন খেলে নিজের স্বার্থে না দাঁতকে মুক্ত করার জন্য? এইরকম স্বার্থহীন ব্যক্তি একমাত্র মাদ্রাসা শিক্ষা তৈরি করতে পারে, এরকম স্বার্থহীন। বলেন দাঁতের ফাঁকে কাঁটা ঢুকলে জিহ্বাকে ফেলে নিজের স্বার্থে না স্বার্থহীন ভাবে? দাঁতের উপকারের জন্য, পরোপকারের জন্য শিক্ষা, অপরের সেবার জন্য শিক্ষা, অপরকে নাজাতের জন্য শিক্ষা, অপরকে মুক্ত করার জন্য শিক্ষা, অপরকে শান্তির পথ প্রদর্শনের জন্য শিক্ষা যদি দুনিয়ার কোন প্রতিষ্ঠানে থাকে একমাত্র মাদ্রাসায় আছে। কিভাবে তাও বোঝা দরকার। এর আগে আরেকটু বুঝে নিন, জিহ্বা স্বার্থহীন ভাবে নিজে জখম হয়ে দাঁতকে যতটুকু উপকার করলো সেই উপকারের প্রতিদান দাঁত জিহ্বাকে কতটুকু দিচ্ছে? কোনদিন যদি কায়দা মতো পায়, দাঁত যদি কোনদিন জিহ্বাকে কায়দা মতে পায়, ওই উপকারের প্রতিদান দিয়া থাকে। নিমক হারামি, ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে মাদ্রাসা শিক্ষিতরা নিজের জীবনকে উৎসর্গ করে দেয় গোটা জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য। মাদ্রাসা শিক্ষিতরা নিজের জীবনকে উৎসর্গ করে দেয় নিজের জীবন যৌবন ধন মান সব কিছু উৎসর্গ করে দিয়ে জীবন ভর নিজের নিজের পেটে পাথর বেঁধে শুধু সেই কাজ করে যেই কাজের দ্বারা গোটা জাতিকে জাহান্নাম থেকে রক্ষা করা যায়। এটা হলো কিসের ভূমিকা? জিব্বার কিসের ভূমিকা? জিব্বার। কেন এরা এমন স্বার্থহীনভাবে জাতির মুক্তির জন্য কাজ করে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِنْهُمْ طَائِفَةٌ لِيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلْيُنْذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ اے মুসলমানেরা, তোমাদের সকলের পক্ষ থেকে কিছু লোক বের হয়ে যাও ইসলামের উচ্চ শিক্ষা এবং তার সাথে সাথে দীক্ষা অর্জন করার জন্য। সমস্ত লোককে আল্লাহ বলেছেন সমস্ত মুসলমানেরা ইসলামের উচ্চ শিক্ষা হাসিল করার জন্য বের হয়ে যেতে বলেছেন না কিছু মুসলমানকে? কিছু মুসলমান কেন? ইসলামের উচ্চ শিক্ষা হাসিল করা এটা সমস্ত মুসলমানদের জন্য ফরজে আইন নয়, এটা ফরজে কেফায়া। সামনের কথা বোঝার জন্য এখানে ফরজে আইন আর ফরজে কেফায়া সম্পর্কে পরিষ্কার ধারণা আমাদের নিতে হবে। দৈনিক পাঁচ বেলার নামাজ ফরজে আইন আর জানাজার নামাজ ফরজে কেফায়া। পাঁচ বেলার নামাজ ফরজে আইন মানে প্রত্যেককেই পড়তে হবে, যে পড়ল সেই নাজাত পাবে, যে পড়ল না সে শাস্তি পাবে, এমন ফরজের নাম ফরজে আইন। আর ফরজে কেফায়া হল সমষ্টিগত ভাবে সকলের জন্য ফরজ, তবে কিছু লোকে করে নিলে যারা করে নিল তাদের কারণে যারা করলো না তারাও মুক্তি পেয়ে যাবে। এবার বলুন জানাজার নামাজটা কেমন ফরজ? গোটা সমাজের উপর ফরজ, কিন্তু কিছু লোকে পড়ে নিলে গোটা সমাজের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। ইসলামের প্রাথমিক শিক্ষা পড়লে প্রাথমিক অংশ গ্রহণ করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য করিসটা বুঝে থাকতে বলুন। ইসলামের প্রাথমিক শিক্ষা গ্রহণ করা কার কার জন্য ফরজ? সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। আমাদের সমাজের প্রাইমারি স্কুলের ছাত্র মুসলমান ছাত্র ছাত্রীরা সংখ্যায় কম, অন্য জাতির চেয়ে বেশি। হাই স্কুলের ছাত্র ছাত্রীরা মুসলমান ছাত্র ছাত্রী কম না বেশি? কলেজের ভার্সিটির অথচ প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুল থেকে নিয়ে কলেজ থেকে নিয়ে ভার্সিটি পর্যন্ত যত লক্ষ কোটি মুসলমানের ছেলে মেয়ে পড়ে, একটাকেও সহি শুদ্ধ কলেমা শিক্ষা দেওয়ার মতো ব্যবস্থাও নাই। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান ছেলে মেয়ে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, এরা কি আল্লাহর বান্দা নন? এরা কি নবীর উম্মত নন? এদের কি মরণ নাই? এদের কি কবর নাই? এদের কবরের তো আজাব নাই? কবরের আজাব থেকে এদের কি নাজাত পাওয়ার দরকার নাই? হাসরের মাঠে এরা কি মুক্ত হওয়ার দরকার নাই? জাহান্নাম থেকে কি এদের রক্ষা পাওয়ার দরকার নাই? এদের কি জান্নাত লাভের দরকার নাই? এদের এই ফিকিরটা হাই স্কুলের শিক্ষা ব্যবস্থাপনার দায়িত্বে যারা তারা করে না, কলেজের দায়িত্বশীলরা করে না, ভার্সিটির দায়িত্বশীলরা করে না, সারা দেশের সমস্ত স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের জাহান্নাম থেকে মুক্তির পথ প্রদর্শনের ব্যবস্থা একমাত্র মাদ্রাসা পড়ুয়ারাই করে। মাদ্রাসা পড়ুয়াদের হবে না। তারপরও মাদ্রাসা পড়ুয়ারা স্কুল কলেজ পড়ুয়াদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতে চায় কেন? দাঁতের ভূমিকার কারণ না, জিব্বার ভূমিকার কারণ। এই ভূমিকাটা তারা শিখলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ কিছু মুসলমান ইসলামের উচ্চ শিক্ষা গ্রহণ করার পর, কিছু মুসলমান যখন আলেম হলেন, সব মুসলমানের জন্য আলেম হওয়া ফরজ না কিছু মুসলমানের জন্য আলেম হওয়া ফরজ? যখন যে আইন হইল তখন লেখা পায়া হইল। কোন মুসলমানে যদি আলেম না হয় সবাই গুনাগার, কিছু মুসলমান আলেম হওয়ার কারণে বাকি সমস্ত মুসলমানকে আল্লাহ মুক্ত করে দেবেন। আলেম হওয়ার দায় দায়িত্ব থেকে সমস্ত মুসলমানকে আল্লাহ মুক্ত করে দেবেন। কার খাতিরে? যে কিছু মুসলমান আলেম হলো তাদের খাতিরে। বলেন, কিছু মুসলমান এক মুসলমান মুর্দার জানাজা পড়ে দিলে বাকি সমস্ত মুসলমান গুনাগার তাকে না মুক্ত হয়ে যায়? যারা জানাজা করেছে তাদের খাতিরে। মুসলিমের কিছু সংখ্যক মুসলমান যদি একটা মুসলমান মুর্দার জানাজা পড়ে দেয়, যারা পড়লো তাদের কারণে, যারা পড়লো না তারাও মুক্ত হয়ে যায়। না পড়লে সবাইকে গুনাগার হতে হবে। ঠিক তেমনি ভাবে কিছু মুসলমান আলেম হওয়ার কারণে গোটা সমস্ত মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেম হওয়ার দায় দায়িত্ব থেকে মুক্ত করে দেন। একজনও যদি আলেম হতো না, আলেম না হওয়ার গুনায় সমস্ত মুসলমানকে গুনাগার হতে হতো। বুঝে থাকতে পারে বলুন তো, সমাজের সমস্ত মুসলমানরাই আলেমদের কাছে ঋণী আছে? কোন ঋণটা? তারা যদি আলেম হইতো না, আছে আলেম না হওয়ার গুনার কারণে আল্লাহ আমাকে অনাথ দিয়ে দিত, এই বুঝেন নাই? তারা যদি আলেম না হতো, তাহলে আলেম না হওয়ার গুনার কারণে আল্লাহ আমাকে শাস্তি দিত। তারা আলেম হওয়ার কারণে, আলেম না হওয়ার কারণে আল্লাহ, আলেম না হওয়ার গুনার কারণে আল্লাহ আমাকে আর শাস্তি দেবে না, রেহাই পাইলাম। কার খাতিরে? আলেমদের খাতিরে। তারপরও এদেরকে কায়দায় পাইলে ছাড়ি না, তারপরও এদেরকে কায়দায় পাইলে, কারণ আমাদের ভূমিকা হইল দাঁতে, আর আলেমদের ভূমিকা হলো জিহ্বা। বুঝতে পারলেন? আমাদের ভূমিকা হলো দাঁতের, এরা শুধু নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে আমাদের উপকার করে, আর আমাদের স্বার্থ হলো ভূমিকা হলো দাঁতের। এ তো আলেমদের, আলেমদের কাছে ঋণী হইয়াও আলেমকে কায়দায় পাইলে স্বার্থে রাজি নন। বলছিলাম আলেমরা এই শিক্ষা পেল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ কিছু মুসলমান যখন ইসলামের উচ্চ শিক্ষা গ্রহণ করে আলেম হয়ে ফিরে আসবে, তখন তাদের কর্মজীবনের দায়িত্বটা কি হবে? এই প্রশ্নের জবাবটা অনেকেই না জানার কারণে, অনেকেই মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বদনাম রটায় যে মাদ্রাসা শিক্ষা, বিশেষত কওমি মাদ্রাসা শিক্ষা, বেসরকারি মাদ্রাসা শিক্ষা গ্রহণ করলে এই সমাজে বেকার হয়ে যায়। কেমন বেকার? ডাক্তার হতে পারে না। কেমন বেকার? চাকুরিজীবী হতে পারে না। কেমন বেকার? সরকারি কোনো কাজে লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? কিছু মুসলমান আলেম হবে ডাক্তার হওয়ার জন্য, কিছু মুসলমান আলেম হবে বিজ্ঞানী হওয়ার জন্য, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, কিছু মুসলমান আলেম হবে সরকারের কাজে লাগার জন্য, না সরকারকেও জাহান্নাম থেকে ফদ্দে খাবার জন্য। তাহলে আলেম হওয়ার, আলেম হওয়ার উদ্দেশ্য সরকারি চাকুরি, আলেম হওয়ার উদ্দেশ্য বেতন ভাতা, আলেম হওয়ার উদ্দেশ্য ডাক্তার হওয়া, না আলেম হওয়ার উদ্দেশ্য? আল্লাহ এই আয়াতে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, গোটা জাতিকে জাহান্নাম থেকে মুক্তির পথ প্রদর্শন করা হবে আলেমদের মহান উদ্দেশ্য। আনুষঙ্গিক ভাবে উল্টোপাল্টা আলোচনা, উল্টোপাল্টা কথা কেন? এমবিবিএস ডাক্তার হওয়ার জন্য মাদ্রাসায় পড়ে নাকি? না, জাতিকে মুক্তির ভোট দেখাবার জন্য পড়ে। আল্লাহ কোরআনে কি বলে দিলেন, কিছু মুসলমান মাদ্রাসায় পড়ো ডাক্তার হওয়ার জন্য, না জাতিকে মুক্তির ভোট দেখাবার জন্য? জাতিকে কিছু মুসলমান মাদ্রাসায় পড়ো সরকারি সার্টিফিকেটের জন্য, না জাতিকে মুক্তির ভোট দেখাবার জন্য? কিছু মুসলমান মাদ্রাসায় পড়ো তুমি সরকারি সরকারি চাকরি করার জন্য, না জাতিকে মুক্তির পথ দেখাবার জন্য? এবার বলুন, ডাক্তারি করা, চাকরি করা, সরকারি সার্টিফিকেট পাওয়া, এগুলি বড় কাজ, না গোটা জাতিকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখানো বড় কাজ? এই বড় কাজের জন্য যারা পড়ে, এরা কি জাতিকে মুক্তির পথ দেখানোর দায়িত্ব পালন করে না করে না? আজকের এই আয়োজন কেন? এই এই এইটা দেখতো আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাবার জন্য এই আয়োজন। তারা করলো আয়োজনটা, আরামরা করলো, তাহলে আপনাদেরকে জাহান্নাম থেকে মুক্তির পথ দেখাবার জন্য তারা পড়ে, তাদের দায়িত্ব তারা পালন করে। সুতরাং তারা বেকার, বেকার শব্দের অর্থ আবার নতুন ভাবে শিখ, তারপরে ব্যবহার কর। বেকার শব্দের অর্থটা আবার নতুন ভাবে শিখো, তারপরে ব্যবহার কর। মাদ্রাসা শিক্ষার একটা বিশেষ উপকারিতা, মাদ্রাসা শিক্ষার প্রথম উপকারিতা বলেছি, সুনাগরিক তৈরি করার একমাত্র শিক্ষা। মাদ্রাসা শিক্ষার দুনিয়ার জীবনে মাদ্রাসা শিক্ষার দ্বিতীয় উপকারিতা বলেছি, মানুষ গড়ার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষার তৃতীয় উপকারিতা বলেছি, জাতিকে চিরশান্তি এবং চিরমুক্তির পথ প্রদর্শক তৈরি করার শিক্ষা একমাত্র মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষার চতুর্থ উপকারিতা বলেছি, স্বার্থহীন জাতির স্বার্থহীন সেবক তৈরি করার শিক্ষা, স্বার্থবাদী সেবক, স্বার্থহীন সেবক। আপনি যদি মেডিকেল কলেজে পড়ে এমবিবিএস ডাক্তার হয়ে বের হন, আপনার হাজারো উদ্দেশ্য থাকতে পারে রোগীর সেবা করার, কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম হয় কিনা? লক্ষ লক্ষ টাকা ইনকামের মাধ্যমে সেবার নাম ব্যবহার করা বড় সস্তা। মাদ্রাসায় যারা পড়ায় এদের কত লক্ষ টাকা বছরে ইনকাম হয় না? পেতে মাথর বাঁধা থাকে বলুন, অবস্থা যাদের জানা আছে। মাদ্রাসায় লেখাপড়া করার পরে যারা মাদ্রাসায় লেখাপড়া করায়, অথবা মসজিদে ইমামতি করে, অথবা মুয়াজ্জিনি করে, অথবা সকালবেলার বক্তব্যে আপনাদের ছেলে মেয়ে এদেরকে কলেমা কালাম পড়ায়, এদের বছরে ইনকাম কত লক্ষ টাকা না পেতে ভাতর বাঁধা? পেটে ভাতর বাঁধা। সুতরাং যে সেবার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম হয়, সেইখানে সেবা শব্দটা যথাযথ কিনা যাচাইয়ের দরকার হয়। যেখানে সেবার পিছনে কোন ইনকাম নাই, বরং স্বার্থকে জলাঞ্জলি দিতে হয়, সুস্পষ্টভাবে প্রমাণ একমাত্র নিঃস্বার্থ সেবক তারাই হতে পারে। স্বার্থহীন জাতির স্বার্থহীন সেবক তৈরি করার বিকল্প কোন ব্যবস্থা নাই মাদ্রাসা শিক্ষা ছাড়া। আমাদের দেশে যত মাদ্রাসা আছে, এগুলি দুই প্রকার, এক প্রকার সরকারি মাদ্রাসা, এক প্রকার কওমি মাদ্রাসা। আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলির প্রথম মাদ্রাসা মডেল মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের অনুসরণে আমাদের দেশের সমস্ত কওমি মাদ্রাসাগুলি গড়ে উঠেছে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সমস্ত উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। আর কলকাতা আলিয়া মাদ্রাসা ছিল উপমহাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। কলকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজ সরকার প্রধান লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেছিল। আর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি 1866 খ্রিস্টাব্দে সাথে কলিকাতা আলিয়া ছিল, কলিকাতা আলিয়া ছিল। পাকিস্তান বিভক্ত হওয়ার পরে কলিকাতা থেকে মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করা হয় এবং কলিকাতা আলিয়া মাদ্রাসা নামের পরিবর্তে ঢাকা আলিয়া মাদ্রাসা নামে নামকরণ করা হয়। আমার খুবই ইচ্ছা ছিল আজকে বাড়ির থেকে রওনা হওয়ার সময় ইচ্ছা করে এসেছিলাম আপনাদেরকে আজকে সম্ভব হইলে সারা রাত ভোর শুধু মাদ্রাসা শিক্ষার ইতিহাস শোনাব, কিন্তু দুঃখিত আমি, দুঃখিত আমি এই জন্য যে এখানে এসে শুনলাম দশটার পরে আর কথা বলা যাবে না। আপনাদের কথায় চলবে না, কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় চলবে। সর্বপ্রথম কলিকাতা আলিয়া মাদ্রাসা 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস, ইংরেজ সরকার। সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারতের উত্তর প্রদেশের দেওবন্দ জনপদে প্রতিষ্ঠিত হয়। এর বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি। আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনদিন সুযোগ হলে বলবো দেওবন্দ উপমহাদেশের সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে হলেন, সেই প্রশ্নের জবাব আজকের জন্য মন্তব্য থাকবে। আজকে আবার আরেকটা কথা বলার উদ্দেশ্য, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যে সমস্ত স্বার্থবাদী সমাজ সেবক তৈরি করেছে, এতক্ষণে কি বুঝলেন, মাদ্রাসা স্বার্থবাদী সমাজ সেবক তৈরি করে না স্বার্থহীন সমাজ সেবক তৈরি করে? স্বার্থহীন সমাজ সেবক একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোন প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। সমাজ সেবক দুই প্রকার, স্বার্থবাদী সমাজ সেবক, স্বার্থহীন সমাজ সেবক। দ্বিতীয় প্রকার সমাজ সেবক একমাত্র মাদ্রাসা ছাড়া আর কেউ তৈরি করতে পারে না, নিজের পেটে ভাতর বাঁধে আর আপনাদের বাচ্চাদের কলে ভাসি খায়। কার পেটে ভাতর বাঁধে? বেতন কত দেন? কত বেতন দেন আপনাদের বাচ্চাদেরকে? বক্তব্যের যে উস্তাদেরা কলে মাসি খায়, যে কলেমা না শিখলে চিরকালের জন্য জাহান্নামে যাবেন। আপনার বাচ্চা থাকে, কলিজার টুকরা ছেলে থাকে, আপনার কলিজার টুকরা মেয়ে থাকে, চিরস্থায়ী জাহান্নাম থেকে রক্ষা করার জন্য একজন মাদ্রাসা পড়ুয়া কলেমা শিক্ষা দেয়। আপনার বাচ্চা থাকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, তার বেতন কত দেন? 20 টাকা কইরা। এটার নাম স্বার্থবাদী সেবক, না পেটে ফাঁপর বাঁধা সেবক। এইরকম সেবক মাদ্রাসা ছাড়া আর কেউ তৈরি করতে পারে না, এরকম সেবক মাদ্রাসা ছাড়া আর কেউ তৈরি করতে পারে না। তুতির দূরে আর সাপার দূরে অনেক কিছুই বলা যায়, কিন্তু পাপাবাদী আর বাস্তবতা এক কথা নয়, চাপাবাজি আর বাস্তবতা এক কথা নয়। দুনিয়াতে সবচেয়ে বড় স্বার্থহীন পরোপকারী হলেন মাদ্রাসা শিক্ষিতরা, আখেরাতেও সবচেয়ে বড় পরোপকারী এবং স্বার্থহীন হবেন একমাত্র মাদ্রাসা শিক্ষিতরা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যে সমস্ত কৃষি সন্তান উৎপাদন করেছে এর মধ্যে একজনের নাম ছিল হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ। হযরত মাওলানা ইলিয়াস দারুল উলুম দেওবন্দের উৎপাদিত কৃষি সন্তানদের মাত্র একজন, মাত্র একজন। এই একজনের অবদান বাংলাদেশে কি পরিমাণ আছে, এই একজনের অবদান পাকিস্তানে কি পরিমাণ আছে, এই একজনের অবদান সমস্ত উপমহাদেশে কি পরিমাণ আছে, এই একজনের অবদান বর্তমান বিশ্বে কি পরিমাণ আছে, বোঝার জন্য এক কথায় জবাব দেওয়া যায়, বিশ্বজোড়া তবলিগী জমাতের প্রথম প্রবর্তক হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উৎপাদিত কৃষি সন্তান। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন উৎপাদিত ছেলে, একজন উৎপাদিত সন্তান হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বর্তমান বিশ্বজোড়া তবলিগী জমাতের ব্যবস্থা প্রবর্তন করেছেন। তাহলে সারা বিশ্ববাসী, সারা বিশ্ববাসী দারুল উলুম দেওবন্দের কাছে ঋণী কিনা? সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসার দেওবন্দ মাদ্রাসার কাছে বর্তমানে সারা বিশ্ববাসী ঋণী কিনা? অনুসন্ধান চালিয়ে দেখুন, সার্ভে চালিয়ে দেখুন, জরিপ চালিয়ে দেখুন, সারা বিশ্বের কোটি কোটি কোটি কোটি মুসলমান নিজেদের কলেমা সংশোধন করে। দেখতে নারি তার চলন বাঁকা। এইরকম যারা তবলিগি জমাতের ব্যাপারে যারা এইরকম মনোভাব রাখে তারা বলে আমরা ইলিয়াসি তবলিগ মানি না, ইসলামী তবলিগ মানি। তবলিগরে কবাকে বিভক্ত করলো, একটা বলে ইলিয়াসি তবলিগ আর একটা ইসলামী তবলিগ। ইলিয়াসি তবলিগের উৎসবের কথা কথা এক নম্বর কলেমা, দুই নম্বর নামাজ, তিন নম্বর এলেম ও জিকির, চার নম্বর একরামুল মুসলিমিন, পাঁচ নম্বর সহিনিয়ত, ছয় নম্বর নফর ফি সাবিলিল্লাহ, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলিয়াসের আবিষ্কৃত না মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রবর্তিত? দুই নম্বর নামাজ ইলিয়াসের উৎপাদিত না মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রবর্তিত? তিন নম্বর এলেম ও জিকির, কুরআন হাদিসের এলেম শিখো, আল্লাহর জিকির করো, এই কথাটা ইলিয়াস নয় আদায় করছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন? চার নম্বর একরামুল মুসলিমিন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে যথাযথ মর্যাদা প্রদান করো, এই কথাটা ইলিয়াস দায়ী করছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষা দিচ্ছেন? পাঁচ নম্বর সহিনিয়ত, ভালো কাজ ভালো নিয়তে করো, এই কথাটা ইলিয়াস উদ্ভাবন করেছেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সরাসরি শিক্ষা দিচ্ছেন? ছয় নম্বর আল্লাহর দিনের কাজের জন্য কিছু সময় দাও, এই যে কোন কাজে সময় দিতেছেন আপনারা? আল্লাহর দিনের কাজের জন্য সময় দাও। আল্লাহ রাসূল বলেন লাগাতবতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর রাস্তায় সকাল বেলার কিছু সময় অথবা বিকাল বেলার কিছু সময় ব্যয় করা আর সমস্ত আসমান জমিন আল্লাহর রাস্তায় দান করার চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, কথা রাসূলের সংক্ষিপ্ত বিবরণ পেলাম। এর মধ্যে কোনটা কোনটা ইলিয়াসের উদ্ভাবিত একটাও না, তাহলে এইটার নাম ইলিয়াসি তবলিগ নাকি মুহাম্মদি তবলিগ? এটা ইলিয়াসি তবলিগ নয়, এটা মুহাম্মদি তবলিগ। তাহলে ইলিয়াসের নাম আসলো কেন? ইলিয়াসের নাম আসলো ব্যবস্থাপনার জন্য, ব্যবস্থাপনাটা ইলিয়াস করেছে। ইলিয়াসের ব্যবস্থাপনার মাধ্যমে সারা বিশ্ববাসী উপকৃত হচ্ছে। নতুন ব্যবস্থাপনা যারা দান করবে ধর্মের পুরাতন কাজ চালু চালু করার জন্য, তাদের ব্যাপারে হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়াতান ফা আলাইহি উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়া সালাম। হাদিসের অনুবাদ করে আজকের মত কথা শেষ করে দেব। আল্লাহর রাসূল বলেন ইসলামের কোন কাজ প্রচার প্রসারের জন্য চালু করার জন্য নয়া ব্যবস্থা যদি কেউ চালু করে, সেই ব্যবস্থা দিনে ইসলামের এই কাজগুলি যত লক্ষ কোটি মানুষে করবে সকলে মিলে পাবে যে পরিমাণ সওয়াব, নয়া ব্যবস্থা প্রবর্তনকারী একা পাবে সেই পরিমাণ সওয়াব। এই অপরাধটাই বেটা ইলিয়াসে করছে। এবার বুঝতে পারছেন ঘটনাটা? এই ব্যবস্থাটাই কে করতেন? পুরাতন নতুন কলেমা জারি করেছেন, নতুন নামাজ চালু করেছেন, নতুন এলেম শিক্ষা দিচ্ছেন, নতুন একরাম শিক্ষা দিচ্ছেন, নতুন সহিনিয়ত, নতুন নফর ফি সাবিলিল্লাহ, না সবগুলি ইসলামের পুরাতন? সবগুলি ইসলামের পুরাতন, শুধু ব্যবস্থা না করেছেন নতুন। আল্লাহর রাসূল বলেছেন ইসলামের পুরাতন কাজগুলি চালু করার জন্য নতুন কোন ব্যবস্থা যেই লোকে উদ্ভাবন করবে, এই ব্যবস্থা দিলে যত লক্ষ কোটি মানুষ আমল করে যে পরিমাণ পাপ হবে, ব্যবস্থা নতুন ব্যবস্থা উদ্ভাবনকারী একা পাবে সেই পরিমাণ সওয়াব। সারা বিশ্বের কোটি কোটি মুসলমান নিজের কালেমা দুরুস্ত করে যে পরিমাণ সওয়াব পাচ্ছে, সারা বিশ্বের কোটি কোটি মুসলমান নিজের নামাজ সংশোধন করে যে পরিমাণ সওয়াব পাচ্ছে, সারা বিশ্বের অগণিত অমুসলমান ইসলাম গ্রহণ করে তবলিগের পরশে ইসলাম গ্রহণ করে যে পরিমাণ সওয়াব পাচ্ছে, একা ইলিয়াস পাবেন সেই পরিমাণ সওয়াব। এর বিপরীতে আরেকটা আছে ওমান সান্না সুন্নাতান সাইয়াতান ফালাইহি উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা। পক্ষান্তরে খারাপ কাজের নয়া ব্যবস্থা দ্বারা বাইর করব, খারাপ কাজের নয়া ব্যবস্থা দ্বারা, নয়া ব্যবস্থা দিনে যত লক্ষ কোটি মানুষ এই খারাপ কাজে অংশগ্রহণ করবো সবাই মিলিয়ে জাহান্নামে যে পরিমাণ শাস্তি, নয়া ব্যবস্থা একা পাবে সেই পরিমাণ পুরস্কার। সমস্ত নয়া ব্যবস্থা দিনে খারাপ কাজ করেওয়ালা যে পরিমাণ শাস্তি পাবে, ব্যবস্থাপকে একা পাবে সেই পরিমাণ পুরস্কার না শাস্তি? ইলিয়াস রেডি আছে, লক্ষ কোটি মুসলমানের কলেমা নামাজ রোজা ইত্যাদির সংশোধনের সম পরিমাণ পুরস্কার দেওয়ার জন্য, আর যারা যারা অপকর্মের নতুন নতুন ব্যবস্থা উদ্ভাবন করছ, যারা যারা দুষ্কৃতির নতুন নতুন ব্যবস্থা উদ্ভাবন করছ, যারা যারা জালিয়াতির নতুন নতুন ব্যবস্থা উদ্ভাবন করছ, তোমরাও রেডি থাকবা কাল হাসারের মাঠে। তোমাদের উদ্ভাবিত নতুন ব্যবস্থাপনায় যত লক্ষ কোটি মানুষ যত অপকর্ম করবে, তারা সকলে পাবে যে পরিমাণ শক্তি, এটা তোমরা পাবে জাহান্নামে সেই পরিমাণ শক্তি। আজকের মতো আমার অসমাপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ যদি আপনাদের আমাদের তৌফিক দেয়, ইনশাআল্লাহ ভবিষ্যতে অসমাপ্ত কথা সমাপ্ত করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন।